شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال عليه الصلاة والسلام: لغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها، أو كما قال عليه الصلاة والسلام. میرے محترم دوست و بزرگو، اس دنیا کے اندر جتنے بھی رہنے والے اور بسنے والے لوگ ہیں، جتنے بھی انسان ہیں، چاہے وہ کسی بھی مذہب یا چاہے وہ کسی بھی دین سے تعلق رکھتے ہوں، وہ کسی بھی مذہب یا کسی بھی دین سے تعلق رکھتے ہوں، یہ ہر انسان اور ایک قاعدہ ہے کہ ہر انسان کامیابی کے واسطے محنت چاہتا ہے. بعض انسان محنت کرتے ہیں ایسی چیزوں پر جن پر محنت کرنے کے بعد انہیں ناکامی حاصل ہوتی ہے. اللہ تبارک و تعالی نے کامیابی اور ناکامی کے راستے متعین فرمائے ہیں، اور فرمایا: والذین جاہدوا فینا لنہدینہم سبلنا، کہ جو لوگ ہمارے راستے میں محنت کرتے ہیں، جو لوگ ہمارے راستے میں محنت کرتے ہیں ہم ان کے واسطے، جو لوگ ہمارے لیے محنت کرتے ہیں ہم ان کے لیے ہدایت کے راستے کھول دیتے ہیں. صرف ایک راستہ نہیں بلکہ ہدایت کے متعدد راستے وہ محنت پر کھلتے ہیں. اس واسطے حضرت اقدس مولانا یوسف صاحب رحمت اللہ علیہ فرمایا کرتے تھے کہ مجاہدے سے انسان کے اوپر مکاشفہ ہوتا ہے، اور مکاشفہ ہی محرک محنت ہے. یعنی جب انسان کسی چیز پر محنت کرتا ہے تو وہ چیز کھل کر انسان کے سامنے آتی ہے، اور جب وہ چیز کھل کر انسان کے سامنے آتی ہے تو اس کا کھل کر سامنے آ جانا یہ انسان کو اس کی طرف مزید محنت کی دعوت دیتا ہے. جیسے زمین ہے، زمین کے اوپر انسان نے محنت کی، اور محنت کرتے کرتے تھوڑی محنت کے بعد، تھوڑے صبر، تھوڑی محنت کے بعد زمین سے پھل نکل کر آیا، اور محنت کی تو زمین سے پانی نکل کر آیا، اور محنت کی تو زمین سے پیٹرول نکل کر آیا، اور محنت کی تو زمین سے سونا نکل کر آیا. یہ کیا ہے؟ ایک مردہ زمین ہے، اور اس کے اوپر کیا کی جا رہی ہے؟ اس کے اوپر محنت کی جا رہی ہے. اور محنت جو سامنے چیزیں آ رہی ہیں، اور جو چیز کھل کر سامنے آ رہی ہے، یہ مزید محنت کی اپنی جانب دعوت دے رہی ہے. صحابہ رضی اللہ اجمعین نے اسی طرح محنت کی تھی، لیکن یہ محنت ان کی نظر آنے والی چیزوں پر نہیں تھی، زمین کے اوپر نہیں تھی، تجارت کے اوپر نہیں تھی، زراعت کے اوپر نہیں تھی، ڈاکٹری کے اوپر، جتنے بھی دنیا کے ظاہری شعبے جو ہمارے یہاں ہماری نگاہوں میں کامیابی کے شعبے ہیں، یہ ان پر ان کی محنت نہیں تھی. بلکہ یہ دو قسم تھی. حضرت مولانا الیاس صاحب فرمایا کرتے تھے رحمت اللہ علیہ کہ جب تک مسلمان دو قسم پر رہا، ایک مہاجر اور ایک انصار. ایک مہاجر وہ جو اللہ کے نام پر ہجرت کریں، ایک مہاجر وہ جو اللہ کے دین کو سیکھنے کے واسطے اپنے گھروں کو چھوڑ کر نکلیں، ایک انصار وہ جو اللہ کے راستے میں نکلنے والے، دین کی نسبت پر نکلنے والوں کی دینی نسبت پر نصرت کریں. تو یہ مسلمان تھے، یہ مہاجرین اور انصار. ان دونوں نے مل کر جو محنت کی تھی وہ نہ نظر آنے والی چیزوں پر محنت کی تھی، کس پر؟ ان چیزوں پر جو آنکھوں نے نہیں دیکھی. جنت کے اوپر محنت کی، دوزخ کے اوپر محنت کی. صبح ہوتی جنت کو بولنا شروع کرتے، جنت کے وعدوں کو سننا شروع کرتے، جنت کے وعدوں کو آگے نقل کرنا شروع کرتے، اللہ کے رسول کی مجلس میں بیٹھتے صلی اللہ علیہ وسلم، مجلس میں بیٹھتے تو وہاں جنت کے وعدوں کو سنتے. اتنا سنا، اتنا بولا، اتنا سنا، اتنا بولا، اتنی تکلیفیں اس کے واسطے برداشت کی کہ نظر نہ نظر آنے والی چیز مجاہدے کی وجہ سے مکاشفے میں آ گئی، اور وہ چیزیں ان کو نظر آنے لگی. کیسی نظر آنے لگی؟ مسجد کے اندر حضرت حارثہ رضی اللہ تعالیٰ عنہ سو رہے، حضور اکرم صلی اللہ علیہ وسلم حضرت حارثہ رضی اللہ تعالیٰ عنہ کے پاس تشریف لائے اور فرمایا، اے حارث ذرا یہ تو بتاؤ کہ صبح کس حال میں کر رہے؟ فرمایا، یا رسول اللہ اصبحت مؤمنا، یا رسول اللہ میں صبح کر رہا ہوں ایمان کی حالت میں. اللہ کے رسول نے فرمایا، اے حارث ہر قول کی ایک حقیقت ہوتی ہے، تمہارے قول کی کیا حقیقت ہے؟ ہمارے قول کی ہوتی ہے نا حقیقتیں، دنیا دکھاتے ہیں، یہ تجارت کی تھی، یہ کمایا، یہ زراعت کی تھی، یہ زمین خریدی، یہ کاروبار، اس کاروبار سے یہ عمارت. وہ اپنے قول کی حقیقت بتا رہے کہ میں نے اپنے جی کو دنیا سے پھیر لیا، راتوں کو جاگتا ہوں اللہ کے واسطے، دن کو روزے رکھتا ہوں، اور یہ حالت میری بن گئی کہ جنت کو، جنت کو، جنتیوں کو جنت میں گلے ملتے ہوئے دیکھ رہا ہوں، دوزخیوں کو دوزخ میں ایک دوسرے کے اوپر بھونکتے ہوئے دیکھ رہا ہوں. یہ کیا ہوا تھا؟ یہ محنت کرنے سے نہ نظر آنے والی چیزیں صحابہ رضی اللہ اجمعین کو نظر آنے لگتی. ایسا ایمان بنا، ایسا ایمان بنا کہ اگر جنت کو ہمارے سامنے رکھ دیا جائے، دوزخ کو ہمارے سامنے رکھ دیا جائے، تو بغیر دیکھے اللہ کے رسول پر اتنا ایمان رکھتے ہیں کہ ان کو دیکھ کر کوئی ایمان میں مزید اضافہ نہیں ہوگا. نحمدہ و نصلی علی رسول کریم، اما بعد. محترم دوست بزرگ مہمان، بولیں جو دنیا تے جت مانوش بسباس کرتے سے، এই পুরা পৃথিবীতে যত মানুষ আছে যারা বসবাস করতেছে, চাই যে কোনো দিনের সাথে যে কোনো ধর্মের সাথে তার সম্পর্ক হোক না কেন, যে কোনো ধর্মের সাথে তার সম্পর্ক হোক না কেন, প্রত্যেকটা মানুষ কামিয়াবি আর সফলতা লাভ করার জন্য তারা মেহনত করতেছে. প্রত্যেকটা মানুষ চায় যে সে কামিয়াবি অর্জন করুক, সে সফলতা লাভ করুক, এটা প্রত্যেকটা মানুষ চায়. প্রত্যেকটা মানুষ চায় যে সে কামিয়াবি অর্জন করে, সফলতা লাভ করে, এই জন্য সবাই মেহনত করে. কিন্তু দেখা যায় মেহনত করেও অনেকে অনেক মেহনত করে কিন্তু সফলতা লাভ করতে পারে না. আসলে তো সফলতা তাদের এই মেহনতের দ্বারা হাসিল হবে না, এটা তো আল্লাহ তাআলার হাতে. মহতরম দোস্ত বুজুর্গ তো বলেন যে দুনিয়ার মানুষ তো চেষ্টা করে, মেহনত করে কিন্তু সফলতা লাভ করতে পারে না, কারণ এটা তো আল্লাহ তাআলার হাতে. আল্লাহ তাআলা যাকে সফলতা দিবেন তো সে সফলতা লাভ করবে. তো দুনিয়াতে মানুষ এরকম মেহনত করতেছে, চেষ্টা করতেছে, বলেন যে আল্লাহ তাআলা আমাদের সামনে এক মেহনত রাখছেন, মুজাহাদা রাখছেন. যে ব্যক্তি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলাকে হাসিল করার জন্য, আল্লাহ তাআলা পরিচয় লাভ করার জন্য মুজাহাদা করবে, তো আল্লাহ তাআলা তার জন্য রাস্তা খুলে দিবেন. ওই বান্দা যেন আল্লাহ তাআলাকে লাভ করতে পারে, ওই বান্দা যেন সফলতা আর কামিয়াবি লাভ করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা তার জন্য রাস্তা খুলে দিবেন. যখন বান্দা মেহনত করবে তো আল্লাহ তাআলা রাস্তা খুলে দিবেন. বলেন যে হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি যে কথা বলতেন যে দুনিয়াতে মানুষ যখন মেহনত করে, মুজাহাদা করে, তো মুজাহাদা করার দ্বারা তার সামনে এরকম মুজাহাদা করতে করতে মুকাশাফা হয়ে যায়. মুকাশাফা তাছে যখন মেহনত করতে থাকে তখন তার সামনে রাস্তা খুলে. একজন লোক যখন মেহনত করে, ওই মেহনত করতে করতে তার সামনে যখন একটু রাস্তা খুলে আশা পয়দা হয় তখন ওই মেহনতটা তার আরো বেড়ে যায়. যেরকম মানুষ জমিনের উপর মেহনত করতেছে, জমিনের উপর মেহনত করতে করতে ওইখান থেকে একটা ফল, সে ফসল লাভ করতে পারে, তখন তার আশা আকাঙ্ক্ষা আরো বেড়ে যায়, এরকম ভাবে জমিনের উপর সে আরো মেহনত করে, মেহনত করতে করতে দেখা যায় ওইখান থেকে পেট্রোল বাইর হয়ে আসতেছে, তো তার আশা আরো বেড়ে যায়। এরপর সে আরো চেষ্টা করে, মেহনত করে, আরো মেহনত যখন করে তো সে স্বর্ণ স্বর্ণ লাভ করতে পারে। তো যখন মুজাহাদা করে, মুজাহাদার দ্বারা তার সামনে রাস্তা খুলে এবং এর দ্বারাই তার মেহনতের আশা, তার মেহনতের গতি আরো বাড়ে, তার মধ্যে আশা আকাঙ্ক্ষা আরো পয়দা হয়। তো মেহনত করলে এভাবে রাস্তা খুলতে থাকে। তো বলেন যে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা মেহনত করতেন, কিন্তু আমরা যেরকম মেহনত করতেছি তাদের মেহনত এরকম না। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মেহনত তো ছিল আখেরাতের উপর, তাদের মেহনত, তাদের মেহনত তো আমাদের মতো দুনিয়ার চিজ আসবাবের উপর ছিল না, জিনিসের উপর ছিল না। তাদের মেহনত যেটা ছিল সেটা তো ইমান হাসিল করার মেহনত ছিল, আখেরাত হাসিল করার মেহনত তাদের মধ্যে ছিল। তো তারা এরকম আখেরাত হাসিল করার মেহনত করতেন, আখেরাত হাসিল করার মেহনত করতে করতে তাদের আখেরাতের লাইনে তারা অনেক তরাক্কি করছেন, আখেরাতের লাইন তাদের সামনে খুলছে। তিনি বলেন যে এরকম ভাবে হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হারিস ইবনে মালিক অথবা হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে শুয়ে আছেন, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাগাইলেন, জিজ্ঞেস করলেন হে হারিসা তোমার সকালটা কেমন হইলো? হারিসা বলতেছে যে আমি তো খাঁটি মুমিন হিসাবে সকাল করছি। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন আরে প্রত্যেকটা কথার তো একটা দলিল আছে, প্রমাণ আছে, তোমার কথার প্রমাণ কি, দলিল কি, তোমার কথার প্রমাণ বলো, দলিল দাও। তখন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি এমন অবস্থায় সকাল করছি যে আমার দিল দুনিয়া থেকে বিমুখ ছিল, যে দুনিয়া থেকে আমি বিমুখ হইয়া সকাল করছি, যে দুনিয়া পাওয়ার আশা না, দুনিয়া থেকে বিমুখ হইয়া সকাল করছি, এবং আমি এরকম দিনভর রোজা রাখছি, রাতভর জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করছি, আর আমার এমন কাইফিয়াত আর এমন অবস্থা আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশকে দেখতেছি, আমি যেন জান্নাত বাসীদেরকে দেখতেছি, যে জান্নাত বাসীরা পরস্পর মোলাকাত করতেছে, দেখা সাক্ষাৎ করতেছে, আমি যেন জাহান্নাম বাসীদেরকে দেখতেছি, যে জাহান্নাম বাসীরা চিৎকার করে কাঁদতেছে। তো এই যে এক মেহনত, বলেন যে বান্দা যখন মেহনত করে, মুজাহাদা করে, তখন তার সামনে কি হয়, তার জন্য মুকাশাফা হয়, তার সামনে খুলে যায়, তো সে আখেরাতের দিকে আরো বাড়তে থাকে। তো যত মুজাহাদা করবে তার তার ঈমান বাড়তে থাকবে, আর ঈমান যত বাড়তে থাকবে এরকম আখেরাত তার সামনে খুলতে থাকবে, তখন তার মেহনত আরো বাড়তে থাকবে। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা এরকম মেহনত করছেন, ওরকম মেহনত মুজাহাদার দ্বারায় আখেরাত তাদের সামনে খুলছে। তিনি বলেন যে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মেহনত, তাদের মেহনতের মধ্যে দুইটা দুইটা সুরত, একটা হলো হিজরতের সুরতে মেহনত, মহাজের হয়ে তারা মেহনত করতেন, কেউ হিজরত করতেন মহাজের হয়ে তারা মেহনত করতেন, হিজরত করতেন, আল্লাহ রাস্তায় বাহির হইতেন, সফর করতেন, আবার কেউ নসরত করতেন, আনসার তারা ছিলেন, তো তাদের কাছে যারাই আসতো তাদেরকে তারা নসরত করতেন, তাদেরকে তারা সাহায্য করতেন। তো এই দুই সুরতে তাদের মধ্যে মেহনত ছিল। তো মহাজের এবং আনসার প্রত্যেকেই এরকম মেহনত করছেন, আর ওই মেহনত করে তারা সফলতার দরজা তারা খুলছেন, তারা সফলতা লাভ করছেন, যে মেহনতের মধ্যে আল্লাহ তাআলা সফলতা রাখছেন। তো হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হিজরত আর নুসরতের সুরতে মেহনত করে তারা ওই কামিয়াবি দরজা খুলতে পারছেন, আর তারা ইমানি লাইনে তরাক্কি করতে পারছেন। হযরত ফরমায়া করতে থে কি ইয়ে মেহনত করনে ওয়ালো কি তিন কিসম হ্যায়, মেহনত করনে ওয়ালো কি কিতনি কিসম হ্যায় কি মেহনত করনে ওয়ালো কি তিন কিসম হ্যায়। এক সবসে পহলে মেহনত ওয়া করনে ওয়ালো কি কিসম ওয়ো সালিহীন কি মেহনত হ্যায়। হর ইনসান ইস বাত কি ফিক্র করে, হর ইনসান ইস বাত কি ফিক্র করে কি মেরি জিন্দগি মে ক্যা হোগা, মেরি নামাজ, মেরা রোজা, মেরি হজ, মেরে যাকাত, মেরে বিবি, মেরে বচ্চে, মেরা দিন, ইয়ানি মেরি জিন্দগি কা দিন, তো ইসমে জো আজর মিলেগা, ইয়ে মেহনত গলত নাই হ্যায়, লেকিন ইস পর জো আজর মিলেগা, ইয়ে আজর মিলেগা ফর্দ কা আজর, اپنی زندگی پر محنت کی تو اپنے فرد کا اجر. دوسری محنت ہے انبیاء والی محنت. کیا انبیاء والی محنت؟ کہ نوح علیہ السلام ہیں, قوم نوح پر محنت کر رہے ہیں. لوط علیہ السلام ہیں, قوم لوط پر محنت کر رہے ہیں. موسیٰ علیہ السلام ہیں, بنی اسرائیل پر محنت کر رہے ہیں. ابراہیم علیہ السلام ہیں, اپنی قوم, ہر ایک اپنی قوم کے اوپر محنت کر رہا. یہ کس کی محنت ہے؟ یہ ہے ایک قومیت کی محنت ہے, قوم کے اوپر محنت کرنا, ایک علاقے کو سامنے رکھ کر محنت کرنا. کتنا بڑا آپ کے یہاں کا اجتماع. اگر آپ سوچیں کہ اس میں ہماری محنت بنگلہ دیش تک محدود رہے, ہماری محنت کہاں محدود رہے؟ بنگلہ دیش تک. میری مسجد ہے, میرا شہر ہے, میرا علاقہ ہے, میرا ملک ہے, یہ ایک محدود علاقہ ہے. تو اس پہ کیا ملے گا؟ اس پر ایک محدود اجر ملے گا. حضرت فرمایا کرتے تھے دوسری قسم ہے محنت کرنے والوں کی, وہ کس کی محنت ہے؟ وہ انبیاء علیہ الصلوۃ والسلام کی محنت. اور تیسری قسم ہے, وہ ہے سید الانبیاء حضور اکرم صلی اللہ علیہ وسلم والی محنت. کہ حضور اکرم صلی اللہ علیہ وسلم پوری امت کے لیے ہیں. حضرت کس کے لیے ہیں؟ پوری چھوٹا سا ہجرت اللہ کے رسول کی, 400 کلومیٹر یا 500 کلومیٹر کا فاصلہ مکے سے مدینہ منورہ, اور اس چھوٹی سی ہجرت, اس چھوٹے سے سفر نے پورے عالم کے اندر دین کی نسبت پر سفر کو زندہ کر دیا. حضرت فرمایا کرتے تھے جب ہماری نیت وہ حضور اکرم صلی اللہ علیہ وسلم والی نیت ہوگی, جب ہماری محنت سارے عالم کو سامنے رکھ کر محنت ہوگی, تو حضرت فرماتے تھے کہ اگر ہم بند گھر کے اندر, ایک آدمی بند گھر کے اندر دروازہ بند کر کے, کمرہ بند کر کر, بند کمرے میں اپنے بستر کے اوپر اپنی بیوی کو دعوت دے رہا ہوگا. ایک شوہر کس کو دعوت دے رہا ہوگا؟ ایک شوہر اپنی بیوی کو بند کمرے کے اندر دعوت دے رہا ہوگا. اللہ تبارک و تعالی سارے عالم کی نیت ہونے کی وجہ سے ان دو افراد کی آپس کی بات کا اور آپس کی دعوت کا اثر سارے عالم کے اوپر ڈالیں گے. کس کو اوپر ڈالیں گے؟ سارے عالم کے اوپر. مہمان بولیں جی, حضرت مولانا علی صاحب رحمت اللہ علیہ کو تھا بولتے যে হযরত বড় ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন যে মেহনত করনে ওয়ালারা তিন কিসিম, এক হলো সালেহীন, সালেহীন নেক লোক যারা যে নিজের দিন, নিজের পরিবার, পরিজন, আপনজন তাদের উপর এক মেহনত, নিজের উপর, নিজের পরিবার, ছেলে মেয়ে, আপনজন এদের উপর এক মেহনত. তো তারা এইভাবে মেহনত করতেন যে বলেন যে তাদের এই মেহনত হচ্ছে, এটাও ভালো মেহনত, এটাও ভালো মেহনত যে মেহনত করতেছেন, কিন্তু এটা হলো সালেহীনদের মেহনত. আরেকটা মেহনত হলো হযরত আম্বিয়া আলাইহিমুসসালামের মেহনত. হযরত আম্বিয়া আলাইহিমুসসালাম তারা নিজ নিজ কওমের উপর মেহনত করতেন, যেরকম হযরত নূহ আলাইহিসসালাম নিজের কওমের উপর মেহনত করছেন, নিজের কওমকে দাওয়াত দিছেন. এরকম ভাবে হযরত লূত আলাইহিসসালাম তার কওমকে দাওয়াত দিছেন, তাদের উপর মেহনত করছেন. হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের কওমের উপর মেহনত করছেন, হযরত মূসা আলাইহিসসালাম বনী ইসরাইলের উপর মেহনত করছেন. এরকম নিজ নিজ কওমের উপর মেহনত করছেন, নিজ নিজ কওমকে দাওয়াত দিছেন. মহতরম দোস্ত বুজুর্গ, তো হযরত আম্বিয়া আলাইহিমুসসালামের এই মেহনত যে নিজ নিজ কওম, নিজ নিজ কওমের উপর তাদের মেহনত, তাদেরকে দিন বুঝানো, সমঝানো. তো বলেন যে এই মেহনত, যেরকম আমরা বাংলাদেশ যে এখানে আমরা দেশের উপর একটা মেহনত করতেছি, যে এক জাতি এটার উপর আমরা এক মেহনত করতেছি. বলেন আরেকটা মেহনত হলো যে হযরত আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত. আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত, এটা হলো পুরো আলমী মেহনত. দ্বিতীয় কিসিম যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত, এটা হলো পুরো আলমের উপর মেহনত. পুরা আলমকে সামনে রেখে, পুরা আলমের নিয়ত করে, পুরা আলমের হেদায়তের জন্য মেহনত করা. তো বলেন যে যখন বান্দা পুরা আলমের নিয়ত করে মেহনত করবে, পুরা আলমকে সামনে রেখে মেহনত করবে, এই মেহনতের দ্বারাই পুরা দুনিয়াতে দিন ছড়াবে, পুরা দুনিয়াতে দিন পুষবে. যে মেহনত করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোন ব্যক্তি যখন পুরা আলমের নিয়ত করে সে মেহনত করে, যদিও সে মেহনত সে নিজের ঘরে করতেছে, নিজের ঘরে, এরকম বদ্ধ ঘরে, নিজের বিবিকে সে দাওয়াত দিতেছে, কিন্তু তার নিয়ত হলো পুরো আলমের, তো তার এই মেহনতের দ্বারাই পুরো আলমের উপর আসর পড়বে। বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তো পুরো আলমের মেহনত শিখিয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেহনতকে সামনে রেখে মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারাতে হিজরত করছেন। তো 400-500 কিলোমিটার এতটুকু জায়গা হিজরত করছেন আল্লাহর নবী, কেন? পুরো আলমে দিনকে জিন্দা করার নিয়তে। তো বলেন যে এই যে একটা হিজরত, এটা তো অনেক লম্বা পথ না, অল্প পথ 400-500 কিলোমিটার, কিন্তু এটা এর দ্বারাই পুরা দুনিয়াতে এভাবে হিজরত জিন্দা হয়ে গেছে, এর দ্বারাই হিজরতের দ্বারাই পুরা দুনিয়ার উপরে প্রভাব পড়ছে আর এরকম হিজরত জিন্দা হয়ে গেছে। তো মেহনত যে পুরা আলমের নিয়তে মেহনত, এটা হলো আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মেহনত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ইয়ে মিজাজ আপনে সাহাবা কা বানায়া থা কে আম্বিয়া আলাইহি সালাতু ওয়াসসালাম ও খুদ সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন ইয়ে দাওয়াত দেনে মে কিসি মাহল সে মুতাসির নাই হুয়া করতে থে। হাম লোগ দাওয়াত দেনে মে মাহল সে মুতাসির হোতে হ্যায়, জব হাম বাতিল সে মুতাসির হোতে হ্যায় তো বাতিল কে সামনে মগলুব হো জাতে হ্যায়। হযরত ফরমায়া করতে থে কে দাঈ দো হাল সে খালি নাই হ্যায়, ইনসান দো হাল সে খালি নাই হ্যায়, ইয়া তো ও দাঈ হোগা ইয়া ফির ও বাতিল কা মুদউ হো জায়েগা। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম কেসে ভি মুখালিফ মাহল হো, কিতনি ভি মেহনত কি হো, লেকিন আপনি দাওয়াত সে পিছে নাই হটা করতে থে। নূহ আলাইহিস সালাম দাওয়াত দেতে দেতে আপনি আপকো থকা দিয়া, মূসা আলাইহিস সালাম দাওয়াত দেতে দেতে আপনি আপকো থকা দিয়া, ইউসুফ আলাইহিস সালাম কহাঁ দাওয়াত দেনি শুরু কি, আল্লাহু আকবার, জেল কে আন্দর হ্যায় ইলজাম লগা হুয়া হ্যায়, ও ভি ইতনা বড়া ইলজাম জেল কে আন্দর বন হ্যায়, ওর জব দো আদমি আপনে খাব কি তাবির পুছনে আয়ে তো খাব কি তাবির কো মুআখর কর দিয়া ওর দাওয়াত কো মুকদ্দম কর দিয়া। খাব কি তাবির কিয়া কিয়া, মে তুমে খাব কি তাবির বতাউঙ্গা লেকিন পহলে মেরি বাত সুন লো। ইয়ে কিসকি মিসাল হ্যায়, ইয়ে দাঈ, ইয়েহি মিজাজ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ইস উম্মত কা বানায়া থা কি ইয়ে উম্মত হর হাল মে দাওয়াত ওর ইবাদত পর জমনে ওয়ালি হ্যায়, ইয়ে উম্মত হর হাল কে আন্দর দাওয়াত পর ওর ইবাদত পর জমনে ওয়ালি হ্যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা ইনহে পকড় কে লে গয়ে মুলকে রুম কে, রুম কে আদমি বাদশাহ রুম কি ফৌজ ইনহে পকড় কে লে গয়ে বাদশাহ কে পাস, বাদশাহ কে পাস পৌঁছে তো বাদশাহ নে ইনকে উপর আপনি বাদশাহত পেশ কি ওর ইউ কহা কে তুম মেরি বাদশাহত মে শরীক হো যাও, তুম মেরি হুকুমত মে শরীক হো যাও, আগর তুমনে মেরা দীন কবুল কর লিয়া তো মে তুমে আপনি আধি বাদশাহত আবি দে দুঙ্গা, রুম কি বাদশাহত। ইয়ে হ্যায় আসল দাঈ কা মিজাজ কে জব দাঈ কে সামনে দুনিয়া পেশ কি যায়, জব দাঈ কে সামনে দুনিয়া পেশ কি যায়গি, আগর ইয়ে দাওয়াত পর হ্যায় তো কিতনি ভি বড়ি দুনিয়া হো ইসে ঠুকরানা আসান রহেগা। আল্লাহ হামারে হিফাজত ফরমায়ে, আল্লাহ হামারে হিফাজত ফরমায়ে, আজ হাম লোগ জিস জিস কাম পর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামে ছোড় কর গয়ে থে, আজ হাম উস কাম পর নাই হ্যায়, জিস মিজাজ পর সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন কো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোড় কর গয়ে থে, আজ হাম উস মিজাজ সে হট গয়ে, জিসকি ওয়াজে সে এক ছোটি সি তনখা, জিসকি ওয়াজে সে এক ছোটি সি নৌকরি, জিসকি ওয়াজে সে এক দুনিয়া কা ছোটা সা ওহদা, উজারত কা ওহদা সদা ছোটে ছোটে ওহদে সারে দুনিয়া কে ফানা হোনে ওয়ালি দুনিয়া কে ছোটে ছোটে ওহদে, ইয়ে ছোটে ছোটে ওহদে, ইয়ে হামারি শকল হামারা লিবাস হামারা দীন ইয়ে সব কা সব তবদিল কর দেতে হ্যায়। আগর হাম উস মিজাজ পর হোতে, কিস মিজাজ পর, জিস পর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উম্মত কো ছোড় কর গয়ে থে, ক্যা মিজাজ থা, ইয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা ওয়ালা মিজাজ কে, ইয়ে তুমারি বাদশাহত আগর আরব কি সারি ভি বাদশাহত মিল যায়, আগর আরব কি সারি বাদশাহত মিল যায় তো ভি মে আপনে দীন সে হরগিজ পিছে নাই হটুঙ্গা। দূসরি চিজ কে আল্লাহ তাবারক ওয়া তাআলা দাঈ কো জান কি হকারত ওর জো উসকি জান কি হাইসিয়ত হ্যায় ও আল্লাহ তাবারক ওয়া তাআলা দাঈ কে সামনে লাতে হ্যায়। ফির বাদশাহ নে কাহা গরম আগ জলাও, গরম পানি গরম করো, آگ جلاؤ, آگ جلائی گئی, پانی گرم کیا گیا, دو مسلمان قیدی کو لایا گیا, ایک قیدی کو اس کے اندر ڈالا گیا. دیکھ رہے عبداللہ ابن حذافہ اپنی آنکھوں سے, اپنی آنکھوں سے عبداللہ ابن حذافہ رضی اللہ عنہ دیکھ رہے. اور پھر بادشاہ نے کہا نصرانیت قبول کر لو, نہیں اپنی بات سے پیچھے نہیں ہٹوں گا. بادشاہ نے حکم دیا ان کو بھی اس آگ کے اندر ڈال دو. جب آگ کے اندر ڈالا جانے لگا تو عبداللہ ابن حذافہ رضی اللہ تعالیٰ رونے لگے. یہ میں آپ کو بتانا چاہتا ہوں کیا ہے, یہ جان کی حقارت اپنی. اب بادشاہ خوش ہوا کہ انہوں نے میری بات ابھی قبول کریں گے. فرمایا میں اپنی جان کی بادشاہت کی یہ جان جانے کی وجہ سے نہیں رو رہا تھا, میں تو اس واسطے رو رہا تھا, میں تو اس واسطے رو رہا تھا کہ ایک جان اللہ نے دی, کتنی اللہ تبارک و تعالی کی نعمتیں, کتنی اللہ تبارک و تعالی کے احسانات, اور اللہ تبارک و تعالی نے مجھے ایک جان دی, آج وہ ایک جان اس ٹب کے اندر ڈل کر, اس دیگ کے اندر ڈل کے ختم ہو جائے گی. کاش میرے جسم میں جتنے روئے ہیں, میرے جسم میں جتنے بال ہیں, اتنی میری جانیں ہوتی اور میں ایک ایک جان اللہ کے راستے میں خرچ کر دیتا. بولن جی رسول اللہ صلی اللہ علیہ وسلم আমাদের কে এক দাওয়াতের মেহনত দিয়ে গেছেন, যে দাওয়াতের যে মেহনত, এই মেহনত তো হযরত আম্বিয়া আলাইহিমুসসালাম ওয়ালা মেহনত. হযরত আম্বিয়া আলাইহিমুসসালাম তারা মানুষকে দাওয়াত দিতেন, আর কখনো কারো অন্য কারো কথায় অন্য কোন মাহল থেকে মুতাসির হইতেন না, কোন পরিবেশে কোন স্থানে গিয়ে তারা প্রভাবান্বিত হইতেন না. তারা তো দাওয়াত দিতেন, তারা তো দাওয়াত দিয়ে আগে বাড়তেন, কখনো তারা পিছপা হইতেন না, কোন মাহল থেকে পরিবেশ থেকে তারা প্রভাবান্বিত হয়ে চলতেন না. যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি দাওয়াত দিছেন, হ্যাঁ দাওয়াত দিতেছেন, আগে বাড়তেছেন, কম শুনতেছে না তারপরও দাওয়াত দিতেছেন. হযরত মূসা আলাইহিসসালাম দাওয়াত দিতেছেন, কম কষ্ট দিতেছে কিন্তু দাওয়াত দিতে দিতে নিজেকে থকায় দিতেছেন, ক্লান্ত করে দিতেছেন কিন্তু পিছপা হইতেছেন না. হ্যাঁ বলেন যে হযরত ইউসুফ আলাইহিসসালাম তিনি দাওয়াত দিছেন, তিনি দাওয়াত দিছেন জেলখানায়, ওনার উপর অপবাদ দিয়ে তাকে জেলখানায় ঢুকানো হয়েছে, আর ওই জেলখানায়ও তিনি দাওয়াত দিতেছেন. বলেন জেলখানায় যখন তিনি ছিলেন তখন এক লোক স্বপ্নের তাবির জানার জন্য ওনার কাছে আসছে, তিনি তাকে স্বপ্নের তাবির বলার আগে আল্লাহর বরকতের দাওয়াত দিছেন, আল্লাহর বরকতের দাওয়াতকে মুকদ্দম করছেন, প্রথমে দাওয়াত দিছেন তারপরে স্বপ্নের তাবির করছেন. অর্থাৎ সর্ব অবস্থায় দাওয়াত, কোন মাহল থেকে মুতাসির না, কোন অবস্থা থেকে কোন প্রভাব তাদের দিলের মধ্যে পড়ত না, এভাবে তারা দাওয়াত দিতেন. মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তো ওই দাওয়াতের মেহনত শিখিয়ে গেছেন. বলছে মানুষ যখন দাওয়াত দিবে দায়ী হবে, তখন তার উপর অন্যের দাওয়াতের আসর পড়বে না, হ্যাঁ অন্যের দাওয়াতের আসর পড়বে না. আজকে আজকে আমাদের আমরা ওই দাওয়াতের কাজ না করার কারণে আজকে আমরা বিভিন্ন অবস্থা থেকে মুতাসির হইয়া যাই, প্রভাবান্বিত হইয়া যাই. বলেন যে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা দাওয়াত দিতেন, দায়ী ছিলেন, তারা যে কোনো হালাতে এরকম ভাবে আগে বাড়তেন. যেরকম হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোমানদের হাতে তিনি বন্দী হইলেন, রোম সম্রাট তাকে সামনে আইনা জিজ্ঞেস করতেছে, সামনে আইনা তাকে বলতেছে যে তুমি খ্রিস্টান হইয়া যাও, তুমি যদি খ্রিস্টান হও তাহলে আমার যে রোমান সাম্রাজ্য এই সাম্রাজ্যের অর্ধেকের মালিক তোমাকে বানাইয়া দেব. হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিতেছেন, কোন প্রভাব কোন আসর তার দিলের মধ্যে নাই. তিনি বলতেছেন আরে তোমার এই সাম্রাজ্য আর সমস্ত আরবের মালিকানা যদি আমাকে দিয়া দাও, বাদশাহী যদি আমাকে দিয়া দাও, তবু আমি এক মুহূর্তের জন্য আমি এই দিনকে ছাড়তে পারবো না, আমি যে দিনের উপর আছি ইসলামকে আমি ছাড়তে পারবো না. তো মহতরম দোস্ত বুজুর্গ যদি দায়ী এরকমই যে কোনো জিনিস থেকে প্রভাবান্বিত হয় না, কিন্তু আজকে আমাদের দাওয়াতের কমির কারণে এমন অবস্থা যে কোনো মাল একটু মাল সামনে আসছে, হ্যাঁ কোন ব্যবসা এরকম ভাবে কোন পদ তো এগুলো আমাদের উপর প্রভাব বিস্তার করে দেয়. হচ্ছে একটা পদ আমার সামনে আসছে, যে দুনিয়ার পদ এটা আর কতটুকু, এটা তো একটা ছোট্ট জিনিস, হ্যাঁ, দুনিয়ার পদ, দুনিয়ার মাল, এটা তো সামান্য জিনিস আর ছোট্ট জিনিস, এটা তো একটা নিকৃষ্ট জিনিস। তো এটার জন্য দেখা যায় এত প্রভাব আমাদের দিলে পড়তেছে যে লেবাস পোশাককে পরিবর্তন করে ফেলতেছি, আর নিজের হালতকে পরিবর্তন করে ফেলতেছি। এটা কেন? ওই যে দাওয়াতের মেহনত, যে দাওয়াতের মেহনত আমাদেরকে দেওয়া হয়েছে, ওই দাওয়াতের মেহনত না থাকার কারণে আজকে আমাদের দিলের মধ্যে অন্য জিনিসের প্রভাব পড়তেছে। আমরা মাদরু হইয়া যাইতেছি, অন্যের দাওয়াতে আমরা প্রভাবান্বিত হইয়া যাইতেছি। বলেন যে হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত বড় লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু না, ওনার দিলের মধ্যে কোনো আসর পড়ে নাই। আচ্ছা, এরপরে ওনাকে আবার ভয় দেখানো হয়েছে, ওনার উপর চাপ সৃষ্টি করা হয়েছে যে দুইজন কয়েদিকে দুইজন লোককে সামনে নিয়ে আসছে আর পানিকে গরম করছে, উত্তপ্ত গরম পানিতে একজনকে ফেলে দিছে ওনার সামনে, আর ওই অবস্থায় তার জান চলে গেছে। এই অবস্থা দিয়ে তাকে ভয় দেখাইতেছে, কিন্তু না, তিনি এর থেকেও কোনো মতো আসছেন না, এরও প্রভাব তার উপর কোনো পড়তেছে না। আমাদেরকে দাওয়াতের মেহনত শিখাইছেন, হযরত সাহাবায়ে কেরামকে দাওয়াতের মেহনত শিখিয়ে গেছেন, তো দায়ী তো এরকমই হয়, কোন জিনিস তাদের উপর প্রভাব বিস্তার করতে পারে না, তাদেরকে মুতাআসির করতে পারে না। ইস মজবুত ঈমান কে বাওয়াজুদ সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন মুস্তাকিল আপনে ঈমান কি ফিকর মে রাহা করতে থে। মেরে দোস্ত বুজুর্গো, আসল ওজহ হমে আর সাহাবা মে ইহি ফরক হে, ইয়ে হামারে যুফ ঈমান কি আলামত হে, ইয়ে হামারে যুফ ঈমান কি আলামত হে কি হমে আপনে ঈমান কি ফিকর নাই হোতি, ইয়ে হামারে যুফ ঈমান কি আলামত হে কি হমে আপনে ঈমান কি ফিকর নাই হোতি। ও ও সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন কে কবি ঈমান কি আলামত থি কি হর ও সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন আপনি ঈমান কি ফিকর মে রাহা করতে থে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা পুছ রহে আপনে সাহাবি সে, জরা মুঝে ইয়ে তো বতাও, তুমি আল্লাহ কে রাসূল নে মুনাফিকিন কি ফেহরিস দি থি, কহি উমর কা নাম মুনাফিকিন মে তো নাই হে। ইয়ে কোন পুছ রহে? ইয়ে ও পুছ রহে, লাউ কান বাদি নবিয়ুন লাকান উমর, আগর মেরে বাদ কোই নবি হোতে তো উমর হোতে। জিস গলি সে গুজর যায় শেতান কি হিম্মত নাই হতি থি কি ও উস গলি সে গুজরে জিস সে উমর রাদিয়াল্লাহু তাআলা গুজরে। ইতনা মজবুত ঈমান আর উসকে বাওয়াজুদ ইয়ে ঈমান কি ফিকর, সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন আপনি ঈমান কি তাজদীদ কে ওয়াস্তে মুস্তাকিল ঈমান কা মুযাকিরা কিয়া করতে থে। সুবহ শাম জন্নত কা তাজকিরে, সুবহ শাম দোযখ কে তাজকিরে, সুবহ শাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কি ওয়াহদানিয়ত কে তাজকিরে, সুবহ শাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বড়াই কে তাজকিরে। ইন সারি চিজে ওর ইন মজালিস কি ওয়াজে সে সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন কা ঈমান এসা মজবুত হো গিয়া থা কি থোড়ি দের আপনি মজলিস সে আলাগ হোতে তো আপনি ঈমান কি ফিকর মহসুস হোনে লাগতি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা থোড়ি দের কে ওয়াস্তে ঘর গয়ে, ঘর যাকর ঘর সে ইয়ে কেতে হুয়ে নিকলে, নাফাকা হানজালা, নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হো গয়া, হানজালা তো মুনাফিক। রাস্তে মে বকর রাদিয়াল্লাহু তাআলা নে মিলে, পুছা হে হানজালা ক্যা বাত হে, কেসে ক্যা কে রহে হো? কেহনে লগে কি জো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি মজলিস মে বাত হুয়া করতি থি, জো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে পাশ বেঠ কর ঈমান কি তাকওয়িয়ত, জান্নাত দোযখ কে তাজকিরা সুন কর জো ইয়াকিন বানতা হে, ঘর যাতা হুঁ তো ও ইয়াকিন তবদিল হো জাতা হে। হানজালা তো মুনাফিক, ও ও কাইফিয়ত বা ও কাইফিয়ত তবদিল হো জাতি হে, ও ও কাইফিয়ত তবদিল হো জাতি হে। কেহনে লগে কি হানজালা তো মুনাফিক হো গয়া। ইয়ে জরা সোচনে কি বাত হে, ইয়ে সারে ওয়াকিয়াত হামারে লিয়ে গৌর ও ফিক্র করনে কে ওয়াকিয়াত হে কি ও সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন কে মুবারক ঘর জাহাঁ আসমান সে ফরিশতে কুরআন সুননে কে ওয়াস্তে উতর আতে হোঁ, ও সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন কে মুবারক বাজার জিনকো আলী রাদিয়াল্লাহু তাআলা নে ফরমা রহে হামারে মুসল্লে কি তরহ থে, জিনকে আন্দর উমর রাদিয়াল্লাহু তাআলা নে কানুন বানায়া থা কি কোই ভি গায়র আলিম ও তিজারত নাই কর সকতা, ইতনে মুবারক ঘর, ইতনে মুবারক বাজার, ইতনে মুবারক সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন, জব ও থোড়ি দের মসজিদ সে দূর হোনে পর আপনে আপ কো ফিকর মন মহসুস কর রহে হ্যায় তো আজ হর তরফ বাতিল ফেলা হুয়া, হর এক কে হাত মে বাতিল, হর তরফ সে বাতিল নে ঘেরা হুয়া, আগর আম ইন হালাত মে ঈমান কি মজালিস সে দূর রহে তো ভি শয়তান হামে কিতনা দূর কর দেগা। اس واسطے میرے بھائیو دوستو بزرگو سب سے زیادہ بنیادی چیز وہ صحابہ رضی اللہ اجمعین کی، جس نے صحابہ رضی اللہ اجمعین کے ماحول کو تبدیل کر دیا تھا وہ ان کی مسجد کے اعمال تھے، کہ اعمال مسجد ایسے مضبوط مسجد نبوی کے اندر، ایسے مضبوط اعمال مسجد مسجد نبوی کے اندر کہ نہ تو مسجد نبوی کے اندر چراغ، نہ مسجد نبوی کے اندر روشنی، مگر ان اعمال سے مسجد نبوی منور تھی کہ اللہ تبارک و تعالی نے اس 9 سال یا 10 سال کے عرصے میں پوری دنیا کو ان اعمال سے منور کر دیا، اور ایسا مزاج صحابہ رضی اللہ اجمعین کا بنایا تھا کہ اگر کسی کے پیٹ میں درد ہو تو وہ مسجد کا رخ کر رہا، کسی کے گھر میں فاقہ ہے تو وہ مسجد کا رخ کر رہا، بارش رک گئی تو وہ مسجد کا رخ کر رہا، ایک ادنا سی چیز گھر میں نمک تک ختم ہو رہے تو وہ آ کر مسجد میں اللہ تبارک و تعالی سے مانگا جا رہا ہے۔ اب ہمارا تعلق ان مساجد سے، ہمارا تعلق ان ایمان کے حلقوں سے، ہمارا تعلق ان دین کے تقاضوں سے ختم ہوا تو پھر باطل، وہ باطل ہمارے اوپر حاوی ہو گیا۔ تو بولیں جی حضرت صحابہ کرام رضی اللہ تعالیٰ عنہم اجمعین دیر ایمانیر تو ای اوستھا جیتا ہمرا جانلام شنلام جے تو شکتیشالی ایمان اتو مضبوط ایمان انہاں دے چھلو تا سوتو تارا سب سمے ایمانیر فکرین مدھے تھاکتن جے ہمار ایمانیر کی اوستھا امی کون اوستھائے آسی جا آج ہمادیر نیجیر ایمانیر کونو فکر نہیں جے امی کون اوستھائے آسی ہمار ایمان کون پرجائے آسے بولے ایٹائی ہلو ہمادیر ایمان کمزور ہوار علامت যে আমাদের ইমানের ইমানটা কমজোর হওয়ার কারণে আমরা কোন এটার জন্য চিন্তা ফিকির করি না, আর ওনাদের ইমান শক্তিশালী ছিল এজন্য ওনারা সব সময় ফিকিরমান থাকতেন, চিন্তিত থাকতেন, তারা অনুভব করে ফেলতেন যে আমার ইমানের মধ্যে কমি এসে গেছে। বলছে আমরা আজ অনুভব করতে পারি না কারণ আমাদের ইমান এমনই কমজোর, তা আমরা বুঝতেই পারি না যে কি অবস্থায় আছি, আর ওনারা এত ফিকিরমান ছিলেন। হ্যাঁ বলেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের ইমানের ব্যাপারে চিন্তা করতেছেন, ফিকির করতেছেন, নিজের ইমানের ব্যাপারে চিন্তা করতেছেন। তিনি কে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে এই কথা বলছেন, যার সম্পর্কে বলছেন যে আমার পরে নবী হইলে ওমর নবী হইত, তিনি তো ওইরকম ব্যক্তি। আর তিনি হযরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছেন, হে হুজাইফা আরে এই কথা বলো, তোমার কাছে তো মুনাফিকদের একটা লিস্ট আছে, আমার নাম ওই লিস্টে আছে কিনা এই কথাটা তুমি আমাকে একটু বলে দাও। হ্যাঁ ভয় করতেছেন আমার নাম মুনাফিকের লিস্টে আছে কিনা, তিনি ভয় করতেছেন ইমানের ব্যাপারে, এত চিন্তিত এত ফিকিরমান যে আমি ইমানের কোন পর্যায়ে আছি। মহতারাম দোস্ত বুঝলব হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম ইমানের ব্যাপারে ফিকিরমান, বলেন যে তারা ইমানের মজলিসে বসতেন, মানুষকে ইমানের মজলিসে বসাইতেন, ইমানের জন্য ফিকির করতেন, ইমানের কথা বলতেন, আর মজলিস থেকে একটু দূরে গেলেই উনাদের মধ্যে এর অনুভূতি পয়দা হয়ে যেত, সাথে সাথে চিন্তা এসে যেত যে আমার ইমানের কি অবস্থা, যে নিজের ইমানের মধ্যে আমি পার্থক্য দেখতেছি। ওই মজলিস থেকে একটু দূরে যাওয়ার পরেই নিজের ইমানের মধ্যে পার্থক্য অনুভব করতেছে। তো বলতেছে হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে গেলেন, ঘরে গিয়া অনুভব করলেন যে আমার ইমানের ওই অবস্থা নাই, যে আমি তো মুনাফিক হয়ে গেছি, আমার ইমানের সেই অবস্থা নেই, ঘর থেকে বাইর হইতেছে আর বলতেছে না ফাকা হামজালা, না ফাকা হামজালা, যে হামজালা তো মুনাফিক হয়ে গেছে, হামজালা তো মুনাফিক হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আরে হামজালা তুমি কি বলতেছো? তো বলতেছেন যে দেখেন আমার যখন আল্লাহর নবীর মজলিসে থাকি, আমি যখন ওই মজলিসে থাকি তখন আমার ইমানের এই অবস্থা থাকে, ঘরে যাওয়ার পরে পরিবর্তন হয়ে গেছে, তো এটা তো আমি মুনাফিক হয়ে গেছি। অর্থাৎ নিজের ইমানের ব্যাপারে এত চিন্তা তাদের যে আমার ইমান কোন অবস্থায় আছে। মহতারাম দোস্ত বুজুর্গ, তো হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের ইমান শক্তিশালী হওয়ার কারণে তারা একটু একটু পরিবর্তন হয়ে অনুভব করে নিতেন আর চিন্তিত হয়ে পড়তেন। আজ আমাদের সেই চিন্তাও পয়দা হয় না যে আমি কোন অবস্থায় আছি। মহতারাম দোস্ত বুজুর্গ, হযরত সাহাবায়ে কেরামের অবস্থা ছিল যে ঘরে ভুকা পাকা, ঘরে খাবার নাই তো তারা মসজিদে চলে যাইতেন, পেটে ব্যথা হয়েছে তো মসজিদে চলে যাইতেন, আরে আরে নিমকের দরকার, লবণের দরকার, এটার জন্য মসজিদে চলে যাইতেন। তারা এই কথা মনে করতেন যে আমার যত অসুবিধা যত মাসলা এই সব কিছু হল করার জায়গা হলো মসজিদ। হ্যাঁ ওই হল করার জায়গা হলো মসজিদ, তো তারা মসজিদে চলে যাইতেন যে ওইখানে গেলে কি হবে, ওইখানে গেলে ইমানি কথা শুনবে, ইমানি কথা বলবে, এরকম ভাবে ইমান তাজা হবে, আল্লাহর কাছ থেকে এগুলা নিতে পারবে, হল করতে পারবে। মহতারাম দোস্ত বুজুর্গ, হযরত সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের এমন অবস্থা যে মসজিদের মধ্যে ওই ইমানকে বানাইতেন আর সব জায়গায় ওই ইমানের কাইফিয়ত দেখা যাইত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছেন যে আমাদের বাজার আমাদের মুসল্লার মতো, আমাদের নামাজ পড়ার জায়গা যেরকম আমাদের বাজার ওরকম, হ্যাঁ, অর্থাৎ সব জায়গায় একই কাইফিয়ত, যে ব্যক্তি ব্যবসার এলেম না রাখবে সেই বাজারে ব্যবসা করতে পারবে না। হ্যাঁ, মানে ওইখানেও সেই এলেমের সাথে, ওইখানেও সেই আল্লাহ তাআলার ইয়াদের সাথে, অর্থাৎ সব জায়গায় এরকম একটা পরিবেশ তারা বানাইছেন যে আল্লাহ তাআলাকে ইয়াদ করা, আল্লাহ তাআলাকে স্মরণ করা, ইমানকে তাজা করা, এরকম এটা তাদের জিন্দগি ছিল এরকম যে তারা সবসময় ইমানকে এরকম তাজা করতেন। হামারা জিতনা ভি মজমা ইস ময়দান কে আন্দর আয়া হুয়া হ্যায়, সবসে পেহলে তো ইস বাত কা আজম করে ইনশাআল্লাহ সব কি হাম আপনি মসজিদ কো মসজিদ নববী কে তর্জ পর লেকার আয়েঙ্গে, ওর দূসরা আজম ইস বাত কা করনা হ্যায় কি জব ভি কোই দীন কা তাকাজা হামারি তরফ মুতাওয়াজ্জে হোগা, হাম ফোরান উস তাকাজে কে উপর লব্বাইক কহেঙ্গে। সাহাবা রাদিয়াল্লাহু মজমাইন জিস ওয়াক্ত দীন কা কোই তাকাজা উনকে তরফ মুতাওয়াজ্জে হোতা, সাহাবা রাদিয়াল্লাহু মজমাইন জাররা বরাবর ভি উসমে তাগাফুল নাহি করতে। কুরআন হালত বয়ান কর রাহা হ্যায় কি জো লোগ মসজিদ কে আন্দর আতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে জমা করনে পর, ওর জমা ওর কিসি তাকাজে সে পিছে রহ জাতে তো ওয়াপিস জাতে তো রোতে হুয়ে ওয়াপিস আয়া করতে থে। ইয়ে সাহাবা কি সিফত থি কে এক এলান হোতা আসসালাতুল জামিআ কা, পুরি মসজিদ নববী ভর জাতি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমাতে আধে ইস তরফ নিকল যাও আল্লাহ কে রাস্তে মে, আধে ইস তরফ নিকল যাও, ইয়ে মিজাজ বানায়া থা। তো এক তো ইস বাত কা আজম করে ইস বাত কা কি ইনশাআল্লাহ হম হর সাল চার মহিনে ওর হর মহিনে দশ দিন ওর রোজানা আট ঘন্টে আল্লাহ কে রাস্তে মে দেঙ্গে। তো বলেন যে আমরা দুইটা জিনিসের নিয়ত করি, একটা তো হলো আমাদের মসজিদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মতো আমলের দ্বারায় আমরা এরকম ভরপুর করব, আলোকিত করে নিব, হ্যাঁ, যে আমল জিন্দা হয়ে যায় আমাদের মসজিদে, যেরকম মসজিদে নববীতে আমল জিন্দা হইত, আমাদের আমলের দ্বারা যেন আমাদের মসজিদ আবাদ হয়ে যায়, ওরকম ভাবে আমরা মসজিদকে আমলের দ্বারা আবাদ করব। দ্বিতীয় হলো দিনের যে কোনো তাকাজা আমাদের সামনে আসে ওই তাকাজাকে পুরা করার জন্য আমরা তৈয়ার থাকব। বলেন যে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা দিনের যে কোনো তাকাজাকে পুরা করার জন্য তৈয়ার থাকতেন, তারা যখন কোন তাকাজা সামনে আসত এলান হইত আসসালাতু জামিয়া, আসসালাতু জামিয়া এলান হওয়ার সাথে সাথে সবাই চলে আসত, আর ওইখান থেকে যে কোনো তাকাজা তাদেরকে দেওয়া হইত ওই তাকাজা তারা পুরা করতেন, যে তোমরা অর্ধেক এদিকে চলে যাও তারা চলে যাইত, যেদিকে যাওয়ার কথা বলা হইত তারা ওইরকম চলে যাইত, আর যারা ওই তাকাজার পর যারা থাকতো তো তারা ফিরত কাঁদতে কাঁদতে, তাদের চোখ থেকে পানি পড়ত যে আমি কেন ওই তাকাজায় যাইতে পারলাম না। তো মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য আমরাও এরকম নিয়ত করি যে একদিকে আমরা আমাদের মসজিদকে আমলের দ্বারায় মসজিদে নববীর মতো আমরা আবাদ করব, আর এখনো দিনের যে কোনো তাকাজার উপর আমরা লাভবাহিক বলবো, আমরা তাকাজাকে পুরা করবো ইনশাআল্লাহ। তো বলেন যে এই জন্য এখন আমাদের বড়রা যে তাকাজা রাখতেছেন যে আমরা প্রতি বছর চার মাস করে আল্লাহ রাস্তায় লাগাবো।